السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. امرا বলছিলাম মনের কথা, মন সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম, কথাবার্তা ইত্যাদি, এবং মনের উপরে যে স্বভাবের প্রভাব, আর মনকে ভিত্তি করে যে পাপ পুণ্য নির্ধারণ করা হয়, সেসব কথা. আপনি যদি নিয়ত ঠিক রেখে কোন কাজ করেন তাহলে তার সব পাবেন. আর বলছিলাম, যদি আপনি জিহাদ করতে যান, সেই জিহাদের উদ্দেশ্য কি, যদি গনিমতের মাল নেওয়া হয়, যে টাকা পয়সা কিছু হবে, কিছু ভাত পাব, কিংবা চাকরির জন্য আপনি যেহেতু বেতন পান আপনি যেতে বাধ্য, আপনি ইসলামের জন্য জিহাদ করছেন না, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য জিহাদ করছেন না, আপনি বেতন পান তাই, যেমন আমরা চাকরি করছি, আমরা এই বক্তৃতা করছি কেন, বেতন পাই বলে. বেতন বন্ধ হয়ে গেলে আমাদের বকবকনি বন্ধ হয়ে যাবে. যদি এরকম অবস্থা হয় তাহলে বুঝতেই পাচ্ছেন আমরা যেটা পাব সেটাই পাব, আর আখেরাতে কোন নাসিব নেই, কোন খালাক নেই, কোন হিস্সা নেই, কোন ভাগ নেই, কোন অংশ নেই. আল্লাহুল মুস্তাআন. এজন্য হাদিসে আছে, যে ব্যক্তি এমন শিক্ষা শিখবে যে শিক্ষা দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করা যায়, সেই শিক্ষা যদি দুনিয়া কিছু লাভের জন্য, দুনিয়া স্বার্থপরতার জন্য শিক্ষা করে, তাহলে কেয়ামতের দিনে তার জন্য জাহান্নাম জাহান্নাম, জাহান্নাম ছাড়া কিছু নেই. ঠিক কথাই. আল্লাহ তাআলা সন্তুষ্টি আশা যেখানে করা যায়, কামনা করা যায়, অথচ সেখানে সেই সন্তুষ্টি কামনা না করে তার জায়গায় দুনিয়া কামনা করছি, দুনিয়ার কিছু টাকা পয়সা ইত্যাদি, তাহলে পরে জানতে হবে যে জাহান্নাম ছাড়া আখেরাতে আর কোন অংশ নেই. দুনিয়াদারি, যে কোনো দুনিয়াদারি আপনি যদি করেন, শুধু দুনিয়াদারি এবং তা দিনদারির উদ্দেশ্যে না করেন, তাও যে কি হবে সেটা বুঝতে পাচ্ছেন. একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন মুস্তাশহিদ. আপনারা শুনেছেন প্রসিদ্ধ হাদিস, সর্বপ্রথম তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে. কে কে বাবুল বাশার? তিন ব্যক্তি দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলন শুরুয়াত হবে, তার শুরুয়াত হবে কি দিয়ে, তিন ব্যক্তি দিয়ে. কে কে? প্রথম ব্যক্তি হচ্ছে শহীদ. শহীদ, যাকে আমরা কি বলি, শহীদ, কিন্তু আল্লাহর কাছে সে শহীদ নয়, নামও শহীদ হয় তাই না, কিন্তু নাম নামকেও আসতে শহীদ না, তো এমন শহীদ যাকে লোকে শহীদ মনে করত, সে যুদ্ধের ময়দানে হত হয়েছে, হত্যা হয়েছে. ফাউতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, তাকে নিয়ে আসা হবে আল্লাহর কাছে, আল্লাহ সমস্ত নিয়ামত তার সামনে পরিচয় করা হবে, পরিচয় করানো হবে, সে চিনতে পারবে আল্লাহ সমস্ত নিয়ামত কি কি ইত্যাদি. আল্লাহ তাআলা বলবেন, ফামা আমিলতা ফিহা, এত সব নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের ভিতরে তুমি কি আমল করেছিলে বলো. এই দেখছেন আমলের জিজ্ঞাসা, কি আমল করেছিলে, কি কাজ করেছিলে আমার জন্য. কালা কাতাল তুফিকা, আল্লাহ আমি তোমার রাস্তায় জিহাদ করেছি, হাত্তাস্তুশিদ, শেষ পর্যন্ত আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি, শহীদ হয়ে গেছি. কালা খাজাত, মিথ্যা বললে তুমি, আল্লাহ বলবেন মিথ্যা বলবে তুমি, মিথ্যা বললে তুমি. ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়ুকাল জারি, তুমি আসলে যুদ্ধ করেছিলে যাতে তোমাকে বীর বলা হয়। দেখছেন বীরত্ব দেখানোর জন্য কি করা করেছিল, যুদ্ধ করেছিল যাতে তাকে বক্তা বলা হয়, বক্তার, এবং তার নাম হবে, নাম ছুটবে, এই উদ্দেশ্যে সে বক্তৃতা করেছিল। যেখানেই সে বীরত্ব প্রকাশের উদ্দেশ্যে যুদ্ধ করেছিল, তুমি তাই করেছিলে, আর তোমাকে বীর বলা হয়েছে, তোমাকে পৃথিবীতেই বীর বলা হয়েছে। সুম্মা উমেরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তারপরে তার মুখের উপরে ছেঁচড়েতে ছেঁচড়েতে, মুখটাকে মাটিতে দিয়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে সে টেনে টেনে নিয়ে গিয়ে জাহান নামে ফেলা হবে। রাজুলুন তাআল্লামাল ইলম ওয়া আল্লামা, দ্বিতীয় ব্যক্তিকে আলেম, আমাদের মতো আলেম যারা ইলেম শিক্ষা করেছে আর অপরকে শিখাচ্ছে, নিজে শিখেছে অপরকে শেখাচ্ছে, কিন্তু কি জন্য? পয়সার জন্য, পয়সার জন্য শুধু। পয়সার দরকার আছে না নেই ওটা আলাদা কথা, পয়সা পাবেন, পয়সা আপনি নেবেন, কিন্তু কেবলই পয়সার জন্য আপনি পড়াবেন এটা যেন না হয়। বরং যদি একই কাজে নিয়ত দুরকম থাকে, দিন এবং দুনিয়া, কোনটাকে প্রাধান্য দিতে হবে? দিনকে প্রাধান্য দিতে হবে। দুনিয়াকে যদি প্রাধান্য দেন, কথার জন্য বলি, আপনি বুখারী মুসলিম ইত্যাদি বই পড়লেন, কোরআন পড়লেন, কোরআনের তফসির আপনি পড়াতে পারবেন, কোরআন পড়াতে পারবেন, বুখারী পড়াতে পারবেন, মুসলিম পড়াতে পারবেন, এবার আপনার সামনে দুটো চাকরি এলো, আপনাকে পয়সা নিতে হবে, নাহলে তো পেট চলবে না। পেটটা কোথা থেকে আসবেন? পেট তো চালাতে হবে, তারপরে আবার স্ত্রী পরিবার আছে, তাদের পেট কিভাবে চলবে? চাকরি করতে হবে, ঠিক আছে। কিন্তু আপনার সামনে দুটো চাকরি এলো, একটা চাকরিতে বুখারী মুসলিম কোরআন পড়াতে হবে, আর আপনি পড়াতে পারবেন? পড়াতে হবে, তাতে আপনি 5,000 টাকা বেতন পাবেন মাসে। আর একটা চাকরি এলো, আরবি মাস্টার হবেন জেনারেল স্কুলে, সেখানে আলিফ জাবার আ বা জাবার বা পড়াতে হবে, বাকারা মানে গরু গাই, বর্তুকাল মানে লেবু ইত্যাদি পড়াতে হবে, সেখানে আপনার 20,000 টাকা থেকে 25,000 টাকা বেতন। আপনি কোনটাকে এখতিয়ার করবেন বলুন? এখানে এই পড়িয়ে আপনার কি লাভ হবে? কয় বছর আরবি পড়িয়ে, আলিফ জাবার আ বা জাবার বা আর বাকারা মানে গাই বা গরু পড়িয়ে আপনি কি লাভ করবেন দিনের বা দুনিয়ার? সেখানে আপনি 25,000 টাকা বেতন পাবেন, কারণ সেটা সরকারি। আর বুখারী মুসলিম পড়াবেন সেখানে বেসরকারি, সেখানে পয়সা জোটে না, সেখানে বেতন দেবে কোথেকে? তাই 5,000 টাকা বেতন। আপনি কোনটাকে এখতিয়ার করবেন? জলি বলেন, হুজুর পয়সার আমার বেশি দরকার। তাহলে আপনি দুনিয়া এখতিয়ার করলেন, বালতু সিরুনাল হায়াতাত দুনিয়া, দুনিয়াকে এখতিয়ার করলে। আর দুনিয়াকে এখতিয়ার করে তুমি সরকারি চাকরি নিয়ে বা বেশি টাকা মোটা টাকা চাকরি নিয়ে বুখারী মুসলিম পড়ানো ভুলে গেলে, হ্যাঁ এমনও হতে পারে, অনেক স্কুলের মাস্টার আছে যারা এগুলো পড়ায় কিন্তু বুখারী মুসলিমেরও দাস দেয়, দেখবেন কোথাও একটা হালকা করেছে কোন মসজিদে, সে ঠিক বুখারী মুসলিম ইত্যাদি যে পড়েছে শিখেছে সেগুলো ভুলে যায় না, সেগুলো চালিয়ে যায়, চলবে, তার নিয়ত অনুযায়ী সে পারবে। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা এদিকটা একদম বাদ দিয়ে বরবাদ করে ওই দিকে শুধু শুধু দুনিয়াদারির জন্য, তাহলে সে দুনিয়া পাবে? এই যে লোক আল্লামা তাআল্লামাল ইলমা ওয়া আল্লামা, ইলম শিক্ষা করে অপরকে শিখিয়েছে, ওয়া কারাল কোরআন, কোরআন পড়েছে, সুর ভেজে ভেজে কোরআন পড়েছে, তারপরে ফা উতিয়া বিহি ফাআরাফাহু নিআমাহু ফাআরাফাহা, তাকে আনা হবে আল্লাহর সামনে, তাকে আল্লাহর নিয়ামত পরিচয় করানো হবে, সে চিনতেও পারবে। কালা ফামা আমিলতা ফিহা, কি আমল করেছিলে বলো? আল্লাহ প্রশ্ন করবেন, কি আমল করেছিলে? কালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, ইয়া আল্লাহ আমি ইলম শিক্ষা করে আমি ইলম শিখিয়েছি লোককে, ওয়া কারাতু ফিকাল কোরআন, তোমার রাস্তায় আমি কোরআন পড়েছি, তোমার জন্য আমি কোরআন পড়েছি। আল্লাহ বলবেন, কাযাবত, মিথ্যা বললে তুমি, তুমি মিথ্যাবাদী, মিথ্যুক। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল কোরআনা লিইউকাল আলিম ওয়া কারাতাল কোরআন লিইউকাল কারি, বরং তুমি কোরআন ইলম শিক্ষা করেছিলে যাতে তোমাকে লোকে আলেম বলে, হ্যাঁ আলেম একটা বটে, কেরাত পড়েছিলে যাতে তোমাকে কারি বলে, হেফজ করেছিলে যাতে লোকে তোমাকে হাফেজ বলে, বাস খালাস, দুনিয়াতে এইটুকুই তোমার চাহিদা ছিল, সেটুকু তুমি পেয়ে গেছ। তারপরে আদেশ দেওয়া হবে ওই যে ওর মতো মুখের উপরে ছেঁচড়াতে ছেঁচড়াতে টেনে টেনে নিয়ে গিয়ে তাকে জাহান্নামে ফেলা হবে, উলকিয়া ফিন্নার। তৃতীয় ব্যক্তি হচ্ছে রাজুল মাসা আল্লাহ আলিহি ওয়া আতাহু মিন আসনাফিল মাল, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আহা অভাবমুক্ত এবং প্রচুর সব সর্বরকম মাল দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে মাল দেন দিয়ে পরীক্ষা করে, আর কাউকে না দিয়ে পরীক্ষা করে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ মন পরীক্ষা করেন। আল্লাহ তাআলা মন পরীক্ষা করেন না, যেমন মন পরীক্ষা করেছিলেন সেই যে বানিয়ে চাইলে তিন ব্যক্তির, কে কে? তাকওয়ালা আর ধবল কুষ্ঠিওয়ালা আর অন্ধ। কে পাশ করেছিল? অন্ধ পাশ করেছিল, বাকি দুজনেই ফেল। সব মিথ্যা বলেছিল, আমার অনেক হুকুক আছে, আমি বাপদাদার সূত্রে পেয়েছি, বাপদাদা সূত্রে পেয়েছি। অথচ আল্লাহ তালা ফেরেস্তা এসে হ্যাঁ সেগুলোকে দিলেন, তাও ভুলে গেল, কিন্তু অন্ধ ভুলেনি। যাক, অন্ধ পাশ করে গেল। সে বলল, না এসব আল্লাহরই দান, আপনি যা চান নিয়ে যান। আল্লাহ তালা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, ওদের কাছ থেকে আল্লাহ কেড়ে নিলেন। আল্লাহ তালা এইভাবে মানুষকে পরীক্ষা করেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিযকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তালা সম্মান দিয়ে দিয়ে পরীক্ষা করেন, আর অসম্মান দিয়েও পরীক্ষা করেন, ধন দিয়ে পরীক্ষা করেন, আর দারিদ্র দিয়েও পরীক্ষা করেন। মানুষকে মন দিয়ে এই পরীক্ষায় পাশ করতে হয়, কিন্তু অধিকাংশ মানুষ ফেল হয়ে যায়। এই যে দান, দানশীল ব্যক্তি বদান্য, প্রচন্ড নাম ছিল তার, দান করে দেখবেন যেখানে সেখানে, অমুক মাদ্রাসায় অমুক হাজি দান করেছে, অমুক মাদ্রাসায় ওই হাজি দান করেছে, অমুক মসজিদে ওই হাজি দান করেছে, অমুক গরিবকে হাজি দান করেছে, সব ওই হাজিরই না, মাশা আল্লাহ। হাজি সাহেব দান করেছে, আর যে দান করেছে তা হাজি হয়, তার কারণ তার সে বড় লোক, দানে প্রচন্ড নাম। তারপরে তাকে আনা হবে, তার নিয়ামত পরিচয় করানো হবে, আল্লাহ নিয়ামত চিনতে পারবে, বলবে ফামা যা আমিল তাফিহা, কি আমল করেছিলে হে দানশীল, হে বদান্য ব্যক্তি। বলবে মা তারাক্তু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাক্তু ফিহা লাক, ইয়া আল্লাহ তোমার এমন কোন রাস্তা ছিল না যে রাস্তায় তুমি খরচ করতে পছন্দ করো, আমি সমস্ত রাস্তায় খরচ করেছি, দান করেছি, মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করেছি, হাসপাতালে দান করেছি, এতিমখানায় দান করেছি, তারপরে গরিবদের দান করেছি, বিধবাদেরকে দান করেছি, সব স্কুলে দান করেছি, যে যে কোনো রাস্তায় দান তোমার পছন্দ নিয়ে যা, সব আমি দান করেছি। আল্লাহ বলবেন কাজাবত, আমার জন্য দান করেছিলে, মিথ্যা বললে তুমি, তুমি দান করেছিলে, লাকিন্নাকা ফাআলতা লিয়ুকালা হুয়া জাওয়াত, যাতে করে তোমাকে বলা হয় দানি বটে, বদান্য বটে, দানশীল, অমোক একদম দানি, নাম খ্যাতনামা দানি, এই নাম নেওয়ার জন্য তুমি দান করেছিলে, আমার জন্য নয়, তুমি মিথ্যা বলছ। আর দুনিয়াতে তোমাকে দানশীল বলা হয়েছে, লোকে বলেছে, খালাস দুনিয়াতেই বদলা পেয়ে গেছ, এখন যাও ফেরেশতাকে আদেশ করা হবে, তাকে মুখের উপরে টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুঝতে পারলেন? এখান থেকে কি বোঝা গেল? যে নিয়ত, আপনি যে কাজ করছেন সে কাজ আসলে আল্লাহ সন্তুষ্টি করার জন্য উচিত ছিল, কিন্তু করছেন না, করছেন দুনিয়া লাভের জন্য, আর তার জন্যই কাল কেয়ামতের মাঠে আপনার এইরকম শাস্তি হবে। আর এই এই আপনাদেরকে নিয়েই, এই তিন ব্যক্তিকে নিয়েই প্রথম জাহান্নাম কি করা হবে? প্রজ্বলিত করা হবে। আপনারা জানেন নিয়তের উপরে সব নির্ভরশীল। একটা হাদিস আছে, মান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আবি ইয়াজিদ আখরাজা দানানির ইতাসাদদাকু বিহা ফাওয়াদাহা ইনদা রাজুল ফিল মসজিদ, আমার আব্বা কিছু দিনার বের করে সাদকা করার উদ্দেশ্যে মসজিদে এক ব্যক্তিকে দিয়ে এলেন, সেই ব্যক্তি দান করবে আর কি, সরাসরি নিজে গরিবদেরকে না করে, যেমন আমাদের দেশে করে না, ইমাম সাহেব হাতে দেয়, ইমাম সাহেবকে বলা হয় যে গ্রামে যারা গরিব বিধবা আছে আপনি দিয়ে দেবেন, সে সরাসরি হয় সময় পায় না, আর না হয় নিজেকে গোপন করার জন্য, মাশাআল্লাহ খুব ভালো কাজ করে। তো ইয়াজিদ এরকম করলেন, দিয়ে মসজিদে একটা লোককে দিয়ে এলেন। এখন আমি ছিলাম গরিব মানুষ, কে বলছেন? ইয়াজিদের ছেলে মান, আমি গরিব মানুষ, আমি গেলে পরে সেই লোকটা আমাকে দিনারগুলো বা দিনার দিল, আমি নিয়ে চলে এলাম। যখন নিয়ে এলাম তখন আমার আব্বা শুনতে পেল, বুঝতে পারলো যে আমি ওই দিনার আমি নিয়েছি। তখন আব্বা বলছেন, ওয়াল্লাহি মা ইয়াকা আরাদত, আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করিনি, নিজের ছেলেকে জাকাত দেওয়া হবে? হবে? নিজের আব্বাকে জাকাত দেওয়া হবে? মাকে জাকাত দেওয়া হবে? বউকে জাকাত দেওয়া হবে? কাকে দেওয়া হবে? স্বামীকে জাকাত দেওয়া হবে? স্বামীকে দেওয়া হবে, মা বাপকে দেওয়া হবে না, ছেলে সন্তানকে দেওয়া হবে না। কেন? যার ভরণ পোষণ আপনার উপরে ওয়াজিব ফরজ, তাকে আপনি আপনার জাকাত দিতে পারেন না। এই জন্য স্ত্রীকে জাকাত দিতে পারেন না, কারণ স্বামীর উপরে তার ভরণ পোষণ ফরজ। কিন্তু স্ত্রী স্বামীকে দিতে পারে, কেন? যে স্ত্রীর উপরে স্বামীর ভরণ পোষণ ফরজ না। হুজুর, এরকম কি হয় নাকি স্ত্রী তার জাকাত স্বামীকে দেবে? কি কথা! প্রয়োজন হন, এমন এক প্রয়োজন আসতে পারে, হয়তো স্বামী এমন একটা ঋণে পড়েছে, সে ঋণ পরিশোধ হচ্ছে না, স্ত্রী বড় লোকের মেয়ে, তার ধন আছে, তার জাকাত বের হয়, অলংকার আছে, সে অলংকার থেকে জাকাত বের করে, সেইখান থেকে স্ত্রী স্বামীকে দিয়ে স্বামীর ঋণ, স্বামীকে ঋণ মুক্ত করতে হবে। পারে না? পারে না? পারে। তো ছেলেকে আমি তোমাকে দেবো বলে নিয়ত করি নেই। সুতরাং আমি আল্লাহ রসুল সাল্লামের কাছে গিয়ে ব্যাপারটা বললাম। আল্লাহ রসুল সাল্লাম বললেন, লাকা মা নাওয়াইতা ইয়া ইয়াজিদ, তুমি দান করার নিয়ত করেছ, তোমার দান হয়ে গেছে, তুমি যা নিয়ত করেছ তোমার কাজ হয়ে গেছে। ওয়ালাকা মা আখাজতা ইয়া মান, আর মান তুমি যা নিয়েছ তোমার জন্য হালাল। দেখলেন, কিসের জন্য? শুধু অন্তরের জন্য, কেউ কাউকে জানত না। আমি আপনাদের কাকে বলছিলাম একটা কথা, আপনি সৌদি আরবে দেখবেন যে কোন কোন মসজিদে বড় বড় সেট, বড় বড় পার্টি বসে থাকে, তাই না? পাশে যে বসে এরকম করে লোক গোপনে লুকিয়ে তার পকেটে ভরে দেয়, হয় না? হয় না? এবার আপনি বড় লোক মানুষ, আপনার বেতন ভালো, আপনি হঠাৎ করে একদিন গেলেন তার পাশে গিয়ে তার সুন্নত পরে বসে গেলেন, উনি ভাবলেন তো হচ্ছে গরিব মানুষ, মিসকিন, বাইরে থেকে যারা আছে সব মিসকিন, তাই না? দেশে আমি একবার বালাদিয়াতে কয়েকটা লোককে দান করলাম, জানি না আমাদের ফরিদের খেয়াল আছে কিনা কিংবা তখন এসেছে কিনা, তখন আমাকে বলা হলো যে এই লোকটাকে দিলেন, এই লোকটার দেশে ট্রাক আছে। আমি তো হাত পেতে নিল, তো আমি কি করব, সে না নিতে পারত। তো আমাকে বলা হলো যে কেন আপনি দিলেন, ওর বাড়িতে ট্রাক আছে। আমি তো জানি না তার বাড়িতে ট্রাক আছে না বাস আছে। তো এই বেচারি মনে করে যে বাইরের লোক মিসকিন, দিয়ে আপনার পকেটে ভরে দিল, মনে করুন 500 রিয়াল কি 5000 রিয়াল, আপনার জন্য হালাল না? হালাল না? হালাল কখন? যখন আপনার নিয়তে থাকবে না যে এই লোক দেয়, অতএব ওখানে ওর পাশে গিয়ে নামাজ পড়ি তাহলে আমি পাব, মনের ভিতরে লোভ থাকবে না, অথচ আপনার জন্য জাকাত হালাল না। আপনি না চাওয়া সত্ত্বেও যদি পেয়ে যান তো মাফে মুশকিল, আপনি খান হালাল। আর যদি আপনি আপনার গরিবদেরকে দিয়ে দেন সেটা আরো ভালো। আর যদি কোন ব্যক্তি জানে যে হ্যাঁ অমুক লোক দান করে, যেমন আমাদের জামা মসজিদে খুদি স্যার রমজান মাসে বসে দান করে, আপনি ভাবলেন যে পাশে গিয়ে নামাজ পড়লি তো পাওয়া যায়, তা আমি যাই, তাহলে আপনার জন্য এটা কি হালাল? যদি আপনার জাকাত খাওয়া হালাল নয়, তো তার পাশে শুধু পাওয়ার জন্য যদি কেউ যায় এবং নিয়ে খায়, নি ভাবে কি আমি তো চাইনি, সত্যি চাইনি, কিন্তু মনটা কি মনে চাইছে, এই যে মনের বিচার, আল্লাহ তাআলা মনের বিচার করেন। সুতরাং তার জন্য সেটা কি হবে? হারাম হবে মনের উপরে। ঠিক আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি বলল যে আমি আজকে দান করব, রাতে, আজকে রাতে আমি দান করব। সে সাদকা নিয়ে বেরিয়ে গেল, তারপরে দান করে চলে এলো, সকাল হলে সকালে বলতে লাগলো আজকের রাতে যে অমুক দান করেছে একটা চোরকে দান করেছে। চোরকে দান করা হবে? চোরকে দান করেছে। ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদু লা তাসাদাকান্না বিসাদাকাতিন ফখরাজা বিসাদাকাতিন। তারপর আবার বললো আল্লাহ ঠিক আছে আজকের রাতে আবার দান করব। দান করলো, তো দান পড়লো গিয়ে এক বেশ্যার হাতে। বেশ্যা, সকাল হলে লোকেরা বলতে লাগলো আজকে দানটা এক বেশ্যা পেয়েছে। তারপরে বলল আলহামদুলিল্লাহ, এই লোকটা বলল আলহামদুলিল্লাহ নিজে, আলহামদুলিল্লাহ আবার আজকে রাতে আমি দান করব। রাতে দান করলো, তারপরে সকালবেলাতে সবাই বলা বলি করতে লাগলো যে যাকে দান করা হয়েছে সে একজন বড়লোক মানুষ। তারপর সে বলল আলহামদুলিল্লাহ, চোরকে দান করলাম, বেশ্যাকে দান করলাম, আর একজন বড়লোককে, ধনী মানুষকে দান করলাম, তারপরে তাকে বলা হলো, দেখো তুমি তো নিয়ত করে দিয়েছ যে তুমি সঠিক লোককে দান করবে, তোমার দান কবুল হয়ে গেছে। আপনি জানছেন যে আমি গরিব মানুষকে দান করছি, আপনি দান করে চলে এলেন, কিন্তু সে আসলে বড় লোক, তাহলে আপনার দান কবুল হবে না? হবে না, আপনার দান কবুল হয়ে যাবে। আপনি আপনি জানা সত্ত্বেও আপনি জানলেন, যথাসম্ভব জানলেন যে হ্যাঁ অমুলোকটা নামাজি আছে, তাকে আপনি দান করলেন, পরে জানা গেল যে বেনামাজি। কিংবা যদি আপনি জানেন যে আপনি গেছেন আর সব লোকেরা নামাজ পড়তে এসেছে, আপনি বলছেন নামাজিকে দেবো, আপনাকে দেখিয়ে নামাজ পড়ছে, দান পাওয়া হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল, তাহলে কি বলে আমার দানটা ফেরত দেয়? আপনার দান হয়ে গেছে, কারণ আপনি আপনার নিয়তের উপরে দিয়েছেন, আপনার দান হয়ে গেছে। এই তিনটে লোককে দেওয়া হলো, বলা হলো কি যে চোরকে দান করা হয়েছে, সম্ভবত এই দানের কথা শুনে চোর চুরি করা বন্ধ করবে আর বেশ্যাবৃত্তি ছেড়ে দেবে, আর ধনী সে দান না নিয়ে দান করতে শিখবে, এখান থেকে উপদেশ গ্রহণ করবে। বুঝতে পারলেন? শুধু নিয়তের উপরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়াগযু জাইশুল কাআবাতা ফাইযা কানু বাইদা মিনাল আরদ ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। কাবা শরীফকে ধ্বংস করার জন্য কি করা হবে? যুদ্ধ করা হবে, বিশাল বাহিনী আসবে, তারপর তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কি করা হবে? ধসিয়ে দেওয়া হবে। এই যে ধসিয়ে দেওয়া হবে, সেই ধসা ধসে যাওয়া মানুষদের মধ্যে সবাই কি খারাপ লোক থাকবে? ভালো লোক থাকবে না? থাকবে না, ভালো লোক থাকবে। আয়েশা বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম। এই আগে থেকে শেষ পর্যন্ত সমস্ত বাহিনীকে ধ্বংস করে ধসিয়ে দেওয়া হবে, সেখানে তাদের মার্কেট থাকবে, বাজার থাকবে, আর সেখানে এমন লোক থাকবে যারা ওদের সামিল না, তার মানে ভালো লোক থাকবে, বিরোধী লোক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে ধসিয়ে দেওয়া হবে, সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, তারপর তাদের নিয়ত নিজের নিজের নিয়ত অনুযায়ী তাদেরকে কেয়ামতে উত্থিত করা হবে, উত্থিত করা হবে। তার মানে ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ, কিন্তু এখানে তো আর বেছে বেছে ধ্বংস করা হয় না, বন্যা যখন আসে তখন ভালো লোককে কি আর বাঁচিয়ে রাখতে পারা যায়? হ্যাঁ, এই ধ্বংস যখন ভূমিকম্প আসবে, মাঝখানে কে ভালো লোকদেরকে আটকে রাখা যায়? ও হাট কে বলে, মুসুরির সাথে হ্যাটকার, হ্যাটকার সাথে মুসুরি পেশা যায়, তাই না? এবারে মনের কথা আরো বলি, যে যে কোনো ভালো কাজে আপনার যদি মন না থাকে, মনকে সংযোগ না করেন, তো সেই আমল কাল কেয়ামতে আপনার কাজে লাগবে না। দু চারটা উদাহরণ শুনেন। মান তাবিআ জানাযাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি কোন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করবে ঈমান রেখে এবং সওয়াবের আশা রেখে, দেখেন ইহতিসাব। আপনি কাজ করছেন, ভালো কাজ করছেন, জানাজার নামাজ পড়ে আসছেন, কিন্তু সওয়াবের আশা করেন না, সওয়াব হবে না, মনে মনে নিয়ত করতে হবে যে আমি সওয়াব পাব। বাড়িতে আপনি যে কোনো কাজ করছেন, বাড়িতে যে কোনো কাজের আপনি সওয়াব পেতে পারেন। আপনি বাড়িতে কাজ করছেন, মায়ের খিদমত হচ্ছে, আব্বার খিদমত হচ্ছে, কোনো কোনো পানির দরকার, পানি তুলে আনছেন, সেখানে পানি বাইরে থেকে আনা দরকার, সওয়াব হবে না? হবে না, হবে, কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি বাড়ির খিদমত করছি, আমি সওয়াব পাব। বাড়িতে কোন মহিলা কাজ করে, কোন মহিলা ট্যাঙ্গের উপর ট্যাং দিয়ে ভাবি কাজ করে, কি হয় মানে হালাক হয়ে যায়, পরেশান হয়ে যায়, আর ননদ ট্যাঙ্গের উপরে ট্যাং দিয়ে বসে হুকুম করে, ঠিক আছে রান্না করো, তো ওই কাপড় ধুয়ে দাও, আমার ছেলের এই করো, তো বেচারি কি করবে? সে সওয়াব পাবে যদি নিয়ত রাখে যে আমি এ সব পাব, তাই না? বেলাদিয়ার লোকরা রাস্তায় কি করে? এই সব ডিব্বা ফিব্বা পাথর কাঁটা ইত্যাদি সরায়, বেতন পায়, তারা কি সব পাবে? না। কিন্তু যদি নিয়ত করে যে এতে আমি সওয়াব পাব, তার কারণ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া ঈমানের ছোট শাখা। আল্লাহ আকবার। যখনই নিয়ত করবে তখনই সওয়াব পাবে, আর যদি নিয়ত না করে তাহলে সব পাবেন। আর যদি গালি দেয় কোন কোন ফলনার বেটা এখানে ফেলে দিয়েছে, কাছে ডিব্বা রয়েছে, ডিব্বায় ফেলতে পারেনি পেপসির ডিব্বাটা, তাহলে তো হবে কি? বুঝতে পারছি না আর কি হবে। স্বভাব কে স্বভাব, সাঁড় কে সাঁড়, তিন টাকা দাম বলে না, তার মানে স্বভাব তো দূরের কথা, ওপর থেকে গোনা হয়ে যাবে যদি গালাগালি করে। তো এই হচ্ছে কি, জানাজায় অংশগ্রহণ করে ইমান রেখে, এহতিসাব রেখে, ইমান রাখতে হবে যেহেতু আল্লাহ তালার প্রতি ইমান, এবং যে ইমান থাকা দরকার সেই ইমান থাকতে হবে, আর স্বভাবের আশা রাখতে হবে। তাহলে জানাজা পড়া পর্যন্ত সে যদি সঙ্গে থাকে এক কিরাত স্বভাব হবে, আর যদি দাফন করা পর্যন্ত সঙ্গে থাকে তাহলে দুই কেরাত স্বভাব হবে। জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ কেরাত কি পরিমাণ, কেরাত কাকে বলে? তো বললেন একটা বড় পাহাড়ের সমান, অথবা ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় দেখেছেন? ওহুদ পাহাড় কিন্তু ছোট পাহাড় না, বিশাল পাহাড়, মদিনার উত্তর দিকে লম্বা হয়ে বিস্তৃত পাহাড়, যে ওহুদ পাহাড়ের একটা কোলে ওহুদ যুদ্ধ হয়েছিল। এত বড় স্বভাব পাওয়া যাবে, কিন্তু কি চায়? ইমান এবং ইহতিসাব, মানে স্বভাবের আশা। দ্বিতীয় উদাহরণ নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ইমানাম ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমান রেখে এবং স্বভাবের আশা করে, তাহলে তার পিছেকার সমস্ত গোনা মাফ হয়ে যাবে। আরো উদাহরণ নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান কামা রমাদান ইমানাম ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যাবে, যে ব্যক্তি রমজানে তারাবির নামাজ পড়বে ইমান রেখে এবং সওয়াবের আশা করে, তাহলে তার পিছেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর একটা উদাহরণ নেন, মান কামা লাইলাতুল কদরে ইমানাম ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যাবে, যে ব্যক্তি শবে কদরে, শবে বরাতের না, শবে বরাত না, শবে কদরের, রমজানের শবে কদরে রাত জেগে নামাজ পড়বে, দেখছেন রাত জেগে নামাজ পড়বে, সবে কদরে রাত জেগে নামাজ পড়তে হয়, রাত জাগলাম আর চা খেলাম, মাঝে মাঝে কাহাওয়া খেলাম, মাঝে মাঝে এদিক সেদিক ঘুরে বেড়ালাম, তাই না? এই জন্য রাত জাগা না, রাত জেগে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ঠিক আছে, কষ্ট হয়, খেতে হবে, আলাদা কথা, ঘুম ছাড়াবার জন্য আপনি খান, সমস্যা নেই, উদ্দেশ্যটা খালি হই হুল্লোড় না হয়। আমাদের দেশে দেখবেন সেই রাতে কি করে, চাঁদা তুলে হই হুল্লোড় করে, মা মিষ্টি বিতরণ করে, খুব খায় আর খুব জমায়, জমজমাট অবস্থা। এই যে স্বার্থপরতার দিন, যেখানে আনুষ্ঠানিকতা আছে, যেখানে একটু হই হুল্লোড় আনন্দ আছে, সেখানে আছে এই সমস্ত যুবকরা। তাদের সবের উদ্দেশ্য না থাকলে সব হবে না। ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা যার চোখ দুটো কে নিয়ে নেবেন, আর সে যদি ধৈর্য ধরে প্লাস কি করে, স্বভাবের আশা রাখে, ধৈর্য ধরল, স্বভাবের আশা করল, তাহলে তার জন্য জান্নাত ছাড়ার কোন বিনিময় নাই। আল্লাহ তাআলা বলছেন, লাম আরদা লাহু সওয়াবান দুনাল জান্নাহ, জান্নাত ছাড়া তার জন্য আর কোন স্বভাব আমি রাখব না। তারপর অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ লা ইয়ারদা লি আবদিহিল মুমিন ইযা যাহাবা বিসাফিহি মিন আহলিল আরদি ফাসাবারা ওয়াহতাসাব ওয়া ক্বালা মা উমিরা বিহি বিসাওয়াবিল্লাহু উমিরা বিহি বিসাওয়াবিন দুনাল জান্নাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা রাজি হন না জান্নাত ছাড়া অন্য সওয়াবের, কার জন্য? যে ব্যক্তি তার দুনিয়ার বুকে সবচেয়ে প্রিয় ব্যক্তি চলে যায়, যাকে সবচেয়ে বেশি ভালোবাসত সে চলে গেল, কোন আত্মীয় চলে গেল, কি হবে তাহলে? সে কি করবে? সাবারা ওয়াহতাসাব, সবুর করবে আর সওয়াবের আশা রাখবে, এই মুসিবতে এই বিপদে সওয়াবের আশা রাখবে, এবং তাকে যা বলতে আদেশ করা হয়েছে তাই বলবে। কি বলতে আদেশ করা হয়েছে আবু সাহেব? যে ব্যক্তি মুসিবতগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে, তাকে কি বলতে আদেশ করা হয়েছে? কি বলে, আসাবাত হুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে তার স্বভাব কি হবে? জান্নাত। অন্য একটা হাদিস, মান ইহতাসাবা সালাসাতান মিন সুলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি পরপর তিনটে ছেলে মারা যাবে, কিন্তু সবুর করতে হবে আর কি করতে হবে, স্বভাবের আশা রাখতে হবে, তাহলে তার জন্য রয়েছে জান্নাত। তখন এক মহিলা বললো, ইয়া রাসূলুল্লাহ, আর দুটো ছেলে হলে? রাসূলুল্লাহ বললেন, দুটো হলেও যদি ধৈর্য ধরে এবং সবের আশা রাখে, তাহলে সে জান্নাত যাবে। বরং ওই ছেলেরা মায়ের নাভি ধরে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজিবতুল মুসলিম ইযা আসাবাতহু মুসিবাতুন ইহতাসাবা ওয়া সাবার। আমি মুমিনের জন্য আশ্চর্যান্বিত হই, অবাক হই, মুসলিমের কাছে যখন মুসিবত আসে তখন সে সবুর করে এবং সবের আশা করে। তাহলে মুসিবত এসে কি, মুসিবত এলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে আর সবের আশা রাখতে হবে। আসাবাহু খায়র ওয়া ইযা আসাবাহু খায়র হামিদাল্লাহ ওয়া শাকার। আর ভালো যখন সুখ আসে, যখন তার আনন্দ আসে, তখন কি করে? আল্লাহর প্রশংসা করে এবং শুকরিয়া আদায় করে। জেনে রাখবেন, ইন্নাল মুসলিমা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাহু ইলা ফিহি। মুমিনকে তার প্রত্যেক বিষয়ে সওয়াব দেওয়া হয়, শুধু মুমিনদের জন্য, এমন কি সে যেটা নিজে খায় তাতেও তার সওয়াব আছে, এমন কি যেটা সে তার স্ত্রীকে খাওয়ায় সেটাতেও তার সওয়াব আছে। আপনারা বিদেশ, দেশ ছেড়ে বিদেশে এসেছেন কি জন্য? কি জন্য? টাকা পয়সার জন্য না, টাকা পয়সার জন্য। অনেকে এসেছে বিল্ডিং বানাবো, অনেকে এসেছে ব্যাংক ব্যালেন্স করবো, অনেকে এসেছে আর অনেক বেচারি এসেছে তার বোনের বিয়ে দিতে হবে, অনেক বেচারি এসেছে ছেলে মেয়ে মানুষ করতে হবে, অনেক বেচারি এসেছে বুড়ো বাবা খেতে পায় না তাদেরকে খাওয়াতে হবে। আল্লাহ আকবার। এই যে পরিবার পরিবারকে মানুষ করার জন্য, বোনের বিয়ে দেওয়ার জন্য, মেয়ের বিয়ে দেওয়ার জন্য, ছেলে মেয়ে মানুষ করার জন্য, মা বাপের ভরণ পোষণের জন্য যারা কষ্ট করে বিদেশে থাকছে নিজের যৌবনকে প্রশমিত করে, তারপর নিজের কত কষ্ট, নিজে কাজ করো আবার নিজে পাকিয়ে খাও, কত ঝামেলা। এটা একটা জিহাদ, এক প্রকার জিহাদ। এই যদি সে সওয়াব এবং সওয়াবের নিয়ত রাখে, যদি সে মনে মনে নিয়ত রাখে যে আমি এই দাঁড়াতে এই করছি, তাহলে এটা আল্লাহর রাস্তায় এক প্রকার জিহাদ হবে। এভাবে যারা বিদেশি, বিদেশে এসে কাজ করছে, বিদেশের কর্মচারী, তারা এক প্রকার আল্লাহর রাস্তায় জিহাদ আছে। কিন্তু শর্ত হল কি? জিহাদের শর্ত হল কি? নিয়ত রাখতে হবে যে আমি এই জিহাদের দ্বারা এই টাকা পয়সা কামিয়ে উপার্জন করে আমি দেশে পাঠাচ্ছি, যাতে করে আমার মা বাপের ভরণ পোষণ হয়, মা বাপ কষ্ট না পায়, আমার ছেলে মেয়েরা ঠিক মতো মানুষ হয়, আমার বোনের বিয়ে হয়, ইত্যাদি ইত্যাদি। যদি সে সবের আশা রাখে তাহলে সে সব পাবে। তবে আমাদের উচিত যে আমরা সৌদি আরবের থেকে মোটা মোটা টাকা শুধু পাঠাচ্ছি, শুধু যেন টাকা না পাঠাই, এখানে আরো একটা জিনিস আছে সেটাও যেন পাঠাই। কি সেটা? শহীদিন, সহি আকিদা। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।